আচ্ছা ভাই, কি বলতে হবে বলেন বলেন ভাই আপনার সম্পর্কে। ভাই আমার সম্পর্কে কি আর বলবো, এই তো আমি নকল সাইডে থাকি আর কি, আমার বাসা নকল সাইডে, ওই দাঁতপুর, নহডা দাঁতপুর গ্রামে বাসা, এই আর কি। তা আপনি কি জানতে চাচ্ছেন বলেন। যেমন ধরেন যে ছোটবেলাতে আপনি কি কি করেছেন, স্কুলে যেয়ে কি করেছেন? হ্যাঁ, ছোটবেলায় ভাই আমার সাইডে আমার বাসা, স্কুলের পাশেই আমার বাসা, তো এই স্কুলেই যাতায়াত করতাম আর কি, প্রাইমারি লেভেলে। এই তো স্কুলে যাতায়াত করতাম, খেলাধুলা করতাম, এই তো এইভাবে আর চলতাম আর কি। স্কুলের বন্ধুবান্ধবরা মানে ঠিকঠাক মতো ক্লাস করতাম আর না, ক্লাসে ফাঁকি টাকি দিতেন, আড্ডা দিতেন বাইরে? হ্যাঁ ভাই, অনেক ফাঁকি দিয়েছি জীবনে, আসলে ফাঁকি দেওয়াই কাজ ছিল স্কুল লাইফ আর কি, ছোটবেলাতে। মানে স্কুল থেকে ফাঁকি দেওয়া শুরু? ফাঁকি দেওয়া শুরু আর কি। তো খেলাধুলা করতেন না বন্ধুবান্ধবের সাথে? হ্যাঁ ভাই, খেলাধুলা করেছি, অনেক করেছি খেলাধুলা ভাই, ছোটোকাল থেকেই খেলাধুলা করেছিলাম, এই জন্য স্কুল লাইফটা এইভাবেই পার করে দিয়েছি আর কি, সেভাবে কোনো কিছু করতে পারেনি ভাই। স্কুলের সেই ছোটোবেলার বন্ধুদের কিছু নাম টাম মনে আছে? হ্যাঁ ভাই আছে, আমাদের সাথে যেসব ছেলেপেলে পড়াশোনা করতো আর কি, তারা অনেক অনেক ভালো ভালো জায়গাতেই আছে, যেমন আমাদের রাকিব সাহেব, সুমন সাহেব, এই তো ওরা এখন ভালো লেভেলে আছে। আমি স্যার এখন বেডাঙ্গা হয়ে গেছে আর কি, ওদের কাছে সিটকাপুরে। আমি ছোটোখাটো একটা কাজ করছি ওই বাজারে আর কি। তো স্কুলের অ্যাক্টিভিটিস ছাড়া বাইরের আশেপাশের, বাড়ির আশেপাশের, আবার স্কুল তো আপনার বাড়ির আশেপাশে, বাড়ির আশেপাশের যে বন্ধু বান্ধব তাদের সাথে খেলাধুলা বা তখনকার গ্রামের যেহেতু পরিবেশ বলতেছেন, গ্রামের কিছু খেলাধুলা নিজস্ব? আমাদের খেলাধুলা ছিল আসলে পানিতে, মানে বিলে, যখন বিলে লেভেলে যখন থাকতাম আর কি, ওই মাঠে অনেক কাদা, যখন পানি হতো, বৃষ্টি হতো, তখন আমরা ছেলে পেলে যাই ওই কাদার মধ্যে খেলতাম আর কি। খেলাটা খুব এনজয় ছিল আর কি, এনজয় খুব, যে অনেক বৃষ্টি হচ্ছে সবাই মিলে যে একসাথে খেলতাম আর কি, দেখা যাচ্ছে ওই কাদা লেভেলে আছে, ওই কাদা ছড়াছড়ি করতাম, খেলাধুলা করতাম আর কি, খুব ভালো লাগতো আর কি। ফুটবলটা খেলতাম, ফুটবলটা জনপ্রিয় ছিল সেই ছোটোবেলাতে আর কি, ফুটবল লেভেলে যেতাম, খেলতাম ওই কাদা পানির মধ্যেই, খুব ভালো লাগতো আর কি ছোটোবেলাটা। তো মাছটা ধরত না? হ্যাঁ মাছ, ওর বাপরে বিলের লেভেল তো আরও অনেক মাছ, মাছ ধরতাম পানি, হাত দিয়ে মাছ ধরতাম, ওরে বাপরে ওই সব মাছ পানি শেখতাম হাত দিয়ে। হ্যাঁ পানি, অনেক পানি, যখন পানি শেখতাম, ঘিরতাম, ঘিরা ওই সবাই মিলে একসাথে হইচই করে মাছ ধরতাম, খুব ভালো লাগতো। ওই নোকাল মাছ যেগুলো আছে আর কি ভাই, ওই কাঠ মাছ জাতীয় আর কি, শিং মাছ, কই মাছ, হ্যাঁ গরই মাছ, পুঁটি মাছ, হ্যাঁ এইসব লেভেলের মাছগুলো ধরতাম আর কি, ভালো লাগতো। বিলের কই মাছ তো হেভি স্বাদ, অনেক স্বাদ ভাই, অনেক স্বাদ আসলে, ওই কথা বলা যাবে না, এখন তো আর পাই না ওইসব স্বাদের মাছ। বিলের কইয়ের যে টেস্ট ভাই, কি বলবো আপনাকে, হ্যাঁ বলার কোনো ভাষা নাই ভাই আপনাকে। চলে আসলো আসে, এটা ঠিক ভাই, ওই সময়কারটা অনেক অনেক সময় খুব সুন্দর ছিল আর কি, প্রাকৃতিক যে মাঝখানে যে এইভাবে আমরা এনজয় করেছি, এটা কাকে বললে ভাই ভাষায় বোঝানো যাবে না আর কি, না করলে আর কি। প্রত্যেকটা আমাদের বয়সী প্রত্যেকটা লোকের ছোটোবেলার কথা যদি বলি, তো তারা হচ্ছে কয়েক ঘন্টা পার করে দিতে। হ্যাঁ ভাই, হ্যাঁ ওরে বাপ, কারণ তখন মানে খেলাধুলার প্রচুর মাঠ ছিল, স্কোপ ছিল, আর পড়াশোনার তো রেস্ট্রিকশন ছিল, এই বাড়ির তো একটা শাসন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই, বাবা মা শাসন করতো? হ্যাঁ ভাই, যথেষ্ট শাসন করতো, আসলে আমরা ছিলাম বেডাঙ্গা আর কি ভাই, আমরা বেওয়ারে ছিলাম, ওই কথা শুনতামই না ভাই, কথা শুনতাম না, না না শোনার কারণ তো আজ আমাদের এই অবস্থা, বুঝলেন? আসলে কোনো পিতামাতাই চাই না যে তার সন্তানরা খারাপ হোক আর কি, কিন্তু আমরাই আমাদের কপালটা খারাপ করে নিয়েছি আর কি। মানে কথা হচ্ছে কান দিয়ে শুনতেন না, নাক দিয়ে শুনতেন, এটাই স্যার, এটাই এটাই। আচ্ছা, তারপরে স্কুল, তারপরে হ্যাঁ প্রাইমারি লেভেলটা শেষ করলাম, তারপরে হাই স্কুলে গেলাম, হাই স্কুলে যাই তো ওইভাবেই। স্কুলের নাম কি ছিল? ওটা আমাদের প্রথম স্কুলের নাম ছিল দাঁতপুর নতুন পাড়া স্কুল। হ্যাঁ, তারপরে গেলাম হাই স্কুল, সবসার হাই স্কুল আর কি, তারপরে নহটা হাই স্কুলে আসলাম, পড়লাম, তারপরে রাজশাহী কলেজে আসলাম, পড়লাম, এই তো এইভাবে চলে যাচ্ছে আর কি। রাজশাহী কলেজে কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস এন্ড কালচার। কলেজ লাইফের হচ্ছে বন্ধুবান্ধব বা ভাই, কলেজ লাইফটা আমরা সেভাবে পার করতে পারিনি আর কি, বাইরে বাইরে একটু ছোটোখাটো কাজ কামে থাকতাম আর কি, সেভাবে ক্লাস প্লাস করতে পারি নাই, পরীক্ষা জাস্ট সময় দিয়েছি আর কি, আর এইভাবে চলে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, চা বললো কে খাইলেন তো, পরে বলছি খাওয়ার কথা খেয়ালে কে পাঠিয়েছে সেটা পরে। হ্যাঁ ভাই ওটাই, যেহেতু নসিবে আসছে আর কি, খাইনি আগে, তারপরে না বলতে যে চলে আসছে, খানার কথা বলার কোনো সমস্যা নাই, না চুমুক দিন আড্ডা মারে। হ্যাঁ ভাই বলেন না। কলেজ লাইফে হ্যাঁ ভাই ঘুরেছি অনেক, এই তো পদ্মা গার্ডেন ঘুরেছি, মাদ্রাসা মাঠ ঘুরছি, চিড়িয়াখানা ঘুরছি, এই রাজশাহী লেভেলে যেসব জায়গাগুলো আছে কি নিদর্শন জায়গাগুলো সেগুলো সবগুলো ঘোরা আছে ভাই, বাইরে হোক যেতে পারি নাই, ঘুরতেও পারি নাই। আচ্ছা আপনার এলাকাতে হচ্ছে যেহেতু গ্রামে বলছেন, ফলমূলের বা চাষাবাদের কী অবস্থা? ভাই চাষাবাদের ফলমূলের কথা কী বলবো, যথেষ্ট ফলমূলের বাগান আছে আমাদের দিকে, আম বাগান বলেন, লিচু বাগান বলেন, এইসব বাগান আছে। আর সবজিদের মধ্যে আলু তো বিখ্যাত আমাদের ওই ওই সাইডটা, যথেষ্ট আলু হয়, আলুর জন্য বিখ্যাত, লটকন আবাদের জন্য বিখ্যাত আর কি, খুব ভালো। মানে চাষাবাদ হচ্ছে সব কিছুই হয়, তার মধ্যে আলুটা হচ্ছে হ্যাঁ ভালো হয়, আলুটা আমাদের দিকে জোরালো আর কি, আলুর আবারটা। আর এমনি আম লিচু ফল ফল ফলাদি এরকম? ফল ফলাদি যথেষ্ট, কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল লিচু আম এগুলো সবগুলো নিয়ে আছে, লোকাল যেগুলো ফলমূল খাই যথেষ্ট। আচ্ছা বিয়েশাদি করছেন? না ভাই বিয়েশাদি করিনি। প্রেম টেম তো করেছেন নাকি? প্রেম টেম ভাই তো ছোটকাল থেকেই তো করে আসছি আর কি। ভাই বাসাতে সদস্য সংখ্যা আমাদের ওই 7 জন। আঙ্কেল আন্টি ওনারা জীবিত আছে, আল্লাহর রহমতে ভালো আছে সবাই। রাজশাহীতে তো আপনি হচ্ছে পড়াশোনা করেছেন, রাজশাহীর কোন কোন জায়গা প্রসিদ্ধ বা কী কী খাইতে পছন্দ করেন রাজশাহীর? রাজশাহীর ফল মধ্যে মধ্যে বিখ্যাত আমার কাছে ভাই আমটাই বিখ্যাত আমার কাছে। আর পার্সোনালি আপনি কী খাইতে পছন্দ করেন? পার্সোনালি আমার লিচুটা খুব ভালো লাগে আর কি, পার্সোনালি আর কি বলতে। ফলমূল হচ্ছে বাদ দিয়ে অন্যান্য খাওয়া দাওয়া, ফাস্টফুড বা হচ্ছে রাজশাহীর লোকাল খাওয়া, এগুলো যদি বলি তাহলে কোনটা খাইতে পছন্দ? যেমন আপনি বলেন যে কী কী আছে রাজশাহীতে, মেলা কিছু তো লোকাল খাবার আছে। না ভাই পানি থাকে না রাজশাহীর লোকাল। কালা রুটি আছে? হ্যাঁ কালা রুটিটা তো চলেই, সেটা গ্রামের তো লোকাল খাবার, ওটা খুবই সুস্বাদু খাবার, কালাই ছাড়া তো আর চলেই না, কালাই তো কালাই, রাজশাহীর কালাই তো বিখ্যাত আর কি। কালা রুটি খাননি, বট পরোটা খাননি? হ্যাঁ বট পরোটা যথেষ্ট। এগুলো বুঝতে পারছেন না কেন, বট পরোটা ছাড়া চলে ভাই? আমার তো খাওয়া হয় না, আমি শুধু খাইছি ওই সামনের সত্য কথা, আমি খাইনি যেটা বললে তো লাভ নাই। তালাইমারি বট পরোটা খুব মানে টেস্ট, এটা ইয়ে আকারে শুরু করলে এখন বাণিজ্যিক আকারে আর কি, তাই নাকি? অনেক সুস্বাদু, অনেক টেস্টি। তাহলে ভাই আমি যাই না ওদিকে, আসলে খাওয়া হয় নাই। আচ্ছা তাহলে বর্তমানে কি করতেছেন, চাকরি বাকরি বললেন? চাকরি বাকরি বলতে ভাই আমি একটা আড়তদারে ম্যানেজারি করি আর কি, বাজারে সাহেব বাজারে এটুকুই। আচ্ছা রাজশাহীতে রাজশাহীর বন্ধুবান্ধব পরিচিত? রাজশাহী বন্ধুবান্ধব বলতে আজ আমাদের বসুপাড়া আসিফ ভাই আছে, বসপরা হরিদা আছে, সেলিম সাহেব আছে। হাসিফ ভাই লোকটা কেমন? হাসিফ ভাই কথা কি বলবো, যথেষ্ট ভালো, স্মার্ট, হ্যান্ডসাম ভাই, সামনাসামনি বললে হবে না, কিন্তু ব্যাকে ব্যাকে বলতে হবে। না না না সামনাসামনি কি বলবো, খুব ভালো লোক, কারণ আমার দেখা মতে যার চলার মতে সব দিক দিয়ে সে পারফেক্ট ছেলে একটা আর কি। আপনার বাড়িতে বাজার হাট কি করে? বাজার হাট বলতে আমার কোনো কিছু কিনে খাওয়া তো লাগে না মনে হয় নাকি, লবণ ছাড়া সবই কিনে খাওয়া লাগে আর কি। ভাই গ্রামে বাসা হলে ভাই আমার হাত দিয়ে মাছ ধরেছে, আমার কিনে খাওয়া লাগে। আমি যদি সমুদ্রটা একটু রাশের পাশে থাকতো না, দেখতেন লবণ কিভাবে বানাতে হয়, ওটা বানাই দিতাম দিতাম লবণ কিনে খেতেন আর কিনে খেতাম। ভালো বলেছেন। আচ্ছা এমনি বর্তমানে বাজার টাজারের অবস্থা, মানে অর্থনৈতিক অবস্থা কেমন যাচ্ছে? অর্থনৈতিক অবস্থা বলতে, যাই হোক আমাদের শোচনীয় অবস্থা, জিনিসপত্র একটু যে দিক দিয়ে আমাদের শোচনীয় অবস্থা, কারণ আমরা তো আর ওইভাবে চাকরি বাকরি তো আর বেতন সেভাবে পাই না, নোকাল বেতনে যেভাবে চলে ওভাবেই চলছে আর কি, দিনকাল খুবই খারাপই যাচ্ছে আমাদের সার্বিক ব্যবস্থাপনার দিক দিয়ে। কিছুদিন আগে যে করোনা গেল, এগুলোতে এটা ব্যাপক প্রভাব ফেলেছে আমাদের উপর, ব্যাপক মানে শুধু প্রভাব না, ব্যাপক প্রভাব ফেলেছে আমাদের উপর, আমাদের জীবন মানের দিক দিয়ে সব দিক দিয়ে। আমাদের কীভাবে সময় কেটেছে? সময় কাজে ভরে কাটছে, কিন্তু বেচা কেনার অবস্থা খুব নাজাল অবস্থা ছিল আর কি, কাজে ভরেছিলাম কিন্তু তারপর সেবা বেতন টেতন কোনোভাবেই আমরা পাই নাই, যখন যেভাবে দিয়েছে সেবা চলছে আর কি, ও চলতে হয়েছে আর কি আমাদেরকে। সেই সময় তো লকডাউন ছিল, একজন আরেকজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, বাড়িতে সবাই বন্দি। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা ঝুঁকি ছিল, ভয় ছিল যে যদি কেয়ার করো না তো আমরা আক্রান্ত হই আর কি। হ্যাঁ, রাইট, ঠিক না? এটা তো ছিল ঝুঁকি, সবারই ঝুঁকি জীবনে ছিল, যেহেতু আমাদেরও জীবনে ছিল, আমরা তো জীবনে বাইরে কেউই না। টিকা নিয়েছেন? হ্যাঁ, টিকা নিয়েছি আর কি, একটা ফুল টিকাটা নেওয়া হয়নি, দুই নম্বর টিকা পর্যন্ত নেওয়া হয়েছে আর কি, তিন নম্বর টিকা পর্যন্ত নিই নেই না ভাই, এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। আশেপাশে তো আমার আশপাশে বলতে কি, আমি তো সবসময় বাজারে অবস্থান করছি, ওই করোনার সময় কারণ যতটুকু সময় পাই সবসময় বাজারে ছিলাম, তারপরে কই আমার আশপাশে বা কেউ আর একটু হয় না আর কি, এটা দেখছি আমি নিজে তো দেখা, কারণ বাজার পর্যবেক্ষণ আমি ছিলাম। আচ্ছা, এখন তো ফুটবল বিশ্বকাপ চলছে, খেলা দেখেন? হ্যাঁ ভাই, খেলা তো অবশ্যই দেখতে হয়, জনপ্রিয় খেলা একটা চলছে আর কি, আমরা তো দেখি। ফুটবল বিশ্বকাপটা কোন দেশে হয়েছে বলেন? এটা কাতারে চলছে আর কি, বিশ্বকাপটা আয়োজন করছে সর্বসার্বিক তত্ত্বাবধান দিক দিয়ে, যাক ভালোই তো দেখলাম আর কি। আচ্ছা, কোন টিমকে সাপোর্ট করেন? টিম হিসাবে একটা তো সাপোর্ট করতেই হয়, সেটা ব্রাজিল। বাংলাদেশে না, গোটা পৃথিবীতে ব্রাজিল আর আর্জেন্টিনা সাপোর্ট, সাপোর্টটাই হ্যাঁ বেশি, এটা ঠিক আছে। যখন হচ্ছে এরা ভালো খেলে না, তো মনে দুঃখ লোকে সাপোর্ট করে। ঠিক ভাই, হ্যাঁ এটা ঠিক বলেছেন ভাই আপনি, এটা পারফেক্ট কথাটাই বলেছেন, এটা মনের কথা আর কি। এখন তো ফুটবল ছাড়া অন্য কোনো খেলা? হ্যাঁ, ক্রিকেট আছে, ক্রিকেটটাও পছন্দ করি। খেলেছেন কখনো? হ্যাঁ, ক্রিকেট ফুটবল সবই খেলেছি ভাই, তো গ্রামে ছেলেপেলে না খেললে হয়? আমরা তো আর ওই ভিআইপি কোনো ব্যাট পাই না, ব্যাট পাইছি ওই গাছের ছাল বাগল তুলে খেলেছি আর কি, তালের ব্যাট বানাইছি। খেলাধুলা করতে যে কোনো রকম স্মৃতি না, হাত পা ভেঙেছেন বা? ওরে ভাই ও কথা বললেন না ভাই, মাথায় আমার এখনো ফাটা আছে, যদি দেখা দিয়ে যায় তাহলে খবর খারাপ হয়ে যাবে। কটা সেলাই পড়েছে? পাঁচটা সেলাই দিয়েছে মাথা দিয়ে ভাই। ওরে ভাই, ঈদগাহের মধ্যে খেলা কি অবস্থা, মানে গ্রামে তো বৃষ্টি হয়েছে, একে তো বৃষ্টি হয়েছে, কাদা পানি হয়ে আছে, ওই গেলছি খেলতে ভাই, খেলার সময় যায় একজনে পা মারলো, আমি উপর যে পড়লাম ওই ইটের কানের উপর ভাই, দিয়ে মাথায় গেল, ঢুকে মাথায় ঢুকেছে একদম শাল বাঁকড়ে উঠে একার অবস্থা। হ্যাঁ গেলাম, যাই বা ট্রিটমেন্ট নিলাম, অত তো লাগলো সেই সময় 500,000 টাকা খরচ, আর কি বলবো ভাই, বলার তো ভাষা নেই। যখন আপনি ওরকম ভাবে পড়ে গেলেন, মাথা ফেটে গেল, পরে কে ধরে নিয়ে গেল? ও ভাই ও কথা বলে না, ওই তো যেই যার পায়ে লাগছে ওই তো মোছে আমি মারি দিয়েছি, ওই মনে শেষ, ওই তো দে দৌড়। পরবর্তীতে যেসব ছেলেপুলেগুলো ছিল, আমার ভাই ছিল আর ছেলেপুলে ছিল পাড়ার, ওরা নিয়ে গেল আমাকে ভাই ডাক্তারের কাছে, বাস পরবর্তী ড্রেসিং মেশিন করে সেলাই টেলাই করে দিয়ে এই তো 5টা সেলাই পড়লো, ওষুধ বসুধ দিলো, বাস খরচ বহন ওই করলো আর কি। কতদিন লেগেছিল আপনার রিকভার করতে? প্রায় রিকভার করতে মাসখানেক লাগছিল আর কি, সব কমপ্লিট হতে আর কি। তারপর ফুটবল খেলেছেন আবার? হ্যাঁ, তো খেলবো না, না খেললে হয় না, এত বড় অ্যাক্সিডেন্টের পরও ফুটবল খেলেছেন? হ্যাঁ। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এটা কি এলাকার ভেতরে, মানে এলাকার ভেতরে লোকাল, নিজেদের ভেতরে খেলা? নিজেদের ভেতরে খেলা, হ্যাঁ নিজেদের ভেতরে খেলা, লোকাল ছেলে না না না, কোনো টুর্নামেন্ট না, টুর্নামেন্ট যখন হতো শোনা আমাদের স্কুল মাঠ আছে, স্কুল মাঠে টুর্নামেন্ট বড় করে আয়োজন করতাম আর কি, খেলাধুলা ভালোই করতাম, খেলেছি ছেলেপেলে সব, আমাদের বন্ধু বান্ধবগুলো ভালো ছিল। মানে আপনার কথা শুনে আমারও মনে পড়ে গেল যে যে খেলায় খেলতে গেছি আমার একটা করে স্মৃতি আছে, মাছ মারার স্মৃতিতে আপনার এখানে একটা স্পট আছে, মানে স্পটই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন ছিপ বানাতে, ছিপ তো ছিল, হ্যাঁ ছিপ বানাতে, লোকাল ছিল বলে ছিপ না ছিল, ছিপ না ছিল, হয় বাঁশের আগার ভালো ছিপ হয়, ছিপ কাটতে যে মেরেছিলাম, হাজার কোপ মেরে দিয়েছিলাম হাতে, একটা স্মৃতি। তারপরে ক্রিকেট খেলতে ভাই ছিল, পুরোটা যায়নি না, অন্য জায়গায় কোপটা যায়নি, কোপটা নিজের বুদ্ধি গেছে, তো ম্যানেজার হাতের বুদ্ধি। ক্রিকেট খেলতে যে ক্যাচ ধরতে যে মনে করো বল এসে আঙুল আঙুল বেঁকা হয়ে গেছে, ভাই আমার না বলাই ভালো, ভাই কথা বলতে চাই না, ওইগুলোই তো বলতে, সর্বনাশ করিস, কি বলছেন আপনি, আমার তো বিচি কানা হয়ে গেছিল। কাঠের বলে খেলতে গেছেন মিয়া, ইয়া ছাড়া তাহলে তো হবে না, আবার ঢালাই বল, ঢালাই ঢালাই বল, রাবার যে ঢালাই বলটা, বুঝতে পেরেছি ভাই, আর কাউকে বলেন না, আপনি হেলমেট ছাড়া একা মারতে গেছেন, অঘটন ঘটবে। আচ্ছা যাই হোক, অনেক সুন্দর সময় কাটলো ভাই, ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো, শেষে কিছু বক্তব্য যদি থাকে আমাদেরকে বলার, যে হ্যাঁ আপনার সম্পর্কে। ভাই আমার সম্বন্ধে বলা কিছু না ভাই, অনেক দুঃখ ভরা আসলে, মনলে চলে আর কি, এই তো মানুষের মাঝে হাসা খেলা করে চলে আর কি একটু, কারণ পড়াশোনা শেষ করার পর যদি কোনো ছেলে পেলে যেহেতু তার লেভেল না যেতে পারে যে কোনো বিষয়ের দিক দিয়ে, তাহলে কিন্তু তার মনটা অনেকটাই ভেঙে যায় আর কি, কারণ সবাই চায় যে একটা পড়াশোনা শেষ করার পর তার একটা যোগ্যতম যে সে একটা কাজ করবে আর কি, এটাই চাই, কিন্তু আসলে লেভেলটা এখনও তৈরি করতে পারেনি বিদায়, আসলে আমাদের ভাগটা করতে পারছি না আর কি, এই তো এইভাবে চলছে আর কি ভাই, বলার কিছু নাই। ঠিক আছে ভাই, যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ এই ইয়ার জন্য, আয়োজনের জন্য, যথেষ্ট।